بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال رحمه الله: الترغيب في زيارة الإخوان والصالحين وما جاء في إكرام الزائرين. مسلم بايدر সাথে পরস্পরে একজনের একজনের জিয়ারা সাক্ষাৎ নেক লোকদের সাক্ষাৎ এক্ষেত্রে উৎসাহ প্রদান। শুধু আমাদের যে অবস্থা বেশিরভাগ মুসলমান এরকমই, আল্লাহর উদ্দেশ্যে একজন আরেকজনকে দেখতে যায় খুব কম। জিয়ারা আল্লাহর উদ্দেশ্য, এটা হবে আল্লাহর জন্য, আর যেটা হয় বান্দার জন্য, বান্দার জন্য বলতেই হয় না সবাই করে। আপনি যদি আপনার একটা বন্ধু থাকে দুনিয়ার বন্ধু আসলে, আখরাতের বন্ধু, কারণ দুনিয়ার বন্ধু এই বন্ধুত্ব থাকবে না। কিয়ামতের দিন বন্ধুরা পরস্পরের শত্রু হবে, তবে মুত্তাকি, তবে কারা? আল্লাহ ভীরু, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা তো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব করে। তো এই বন্ধুত্ব দুনিয়াতেও থাকবে আখরাতেও থাকবে। আপনারা দর্শে আসেন, যদি আপনাদের সম্পর্ক পরস্পরে আমার সাথে আপনাদের সাথে পরস্পরে আল্লাহর উদ্দেশ্যে হয়, তাহলে এই মহব্বত এই ভালোবাসা দুনিয়া তো থাকবে আখেরাতও থাকবে। আমরা হয়তো মনে করেন একটা মানুষ কষ্ট পড়েছি, আমরা কিছু করতে পারি না, দোয়া তো করি ঠিক কিনা আপনারা জানেন, এখানে যারা আসে জানতে পারি একটা মানুষ অসুস্থ, দোয়া করি কিনা, না জানলে কি করবো? ওইটা আরেক করি। এছাড়া এমনি তো যারা এই দরসগাহে আসে সবার জন্যই আমি আমার কথা বলছি, নিয়মিত দোয়া করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমাদের পরস্পরে দিনই মহব্বত সৃষ্টি করে দেয়। اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا من كل شر، বিশেষ করে আমার ছাত্রদের ক্ষেত্রে আমি দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। আমিন। একটি হাদিস পড়ি। এই ক্ষেত্রে দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করার জন্য গেলে কি ফায়দা? তো প্রথমে একটি হাদিস উল্লেখ করছেন হাফেজ আল-মুন্দিরি, যে রিওয়ায়েতটি সহিহ মুসলিমের। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن رجلا زار أخا له في قرية أخرى. الله رسول صلى الله عليه وسلم এক ব্যক্তি তার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য অন্য গ্রামে গেল। কারিয়া মানে কি? গ্রাম, জনপদ, কত শহর হতে পারে। قريتين اخرى ونغرام يقولوا فارصد الله تعالى له على مدرجته ملكا ويشمع الله بار তার রাস্তায় একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে দেন মাদ্রাজ, এই যে বিমানের রানওয়ে আছে না, কে মাদ্রাজ বলে, উনি যখন আসলেন ওকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন, তিনি বললেন উরিদু আখান লি ফি হাযিহি আল-ক্বারিয়া, আমার এক ভাই আছে ওই গ্রামে, তার উদ্দেশ্যে যাচ্ছি, তার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। আচ্ছা এই ভাই কোন ভাই? বংশীয় ভাই না, দিনী ভাই। আল্লাহ, দিনী ভাই এটা হলো আসল ভাই। আর পৈতৃক সম্পর্কে ভাই, বংশীয় ভাই, এটাও ভাই বংশের কারণে। কিন্তু এবারে যদি দিন মিলে যায় তাহলে দুটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, খুব সুহাগ। কিন্তু যদি আপন ভাই মুসলিম না হয় তাহলেও কিন্তু আপনার হয়তো এমনি ভাই বংশীয় কারণে ভাই, কিন্তু তিনি ভাই না, সে আসল ভাই না, ঠিক কিনা? কথা বুঝছেন? তা আসল ভাই কে? আপনার দিনী ভাই, সুবহানাল্লাহ। আপনি মারা গেলে যে আপনার জন্য দোয়া করে আপনার ভাই, আর যদি কাফের হয় ও দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে নাকি? কি দোয়া করবে? ক্যান্সার। তাই বললাম আসল ভাই আমার আপনার কে? মুসলিম ভাই। এবারে যদি নিজের ভাই মুসলমান হয় আলহামদুলিল্লাহ, কিন্তু ও মুসলিম হলে না, আর ভাই ঠিক আছে, আমার চাচা ঠিক আছে, আমার ভাই ঠিক আছে, বাপ ঠিক আছে, মা ঠিক আছে, না আমি মুসলিম। কিন্তু দিনী ক্ষেত্রে ওদের সাথে আমার সম্পর্ক হতে পারে না। এবার ওই ফেরেশতা বললেন হাল্লাকা আলাইহিম মিন নি'মাতিন তারুকুহা, অর্থাৎ তুমি কি তার উপর কোনো ইহসান করেছিলে, কোনো দয়া অনুগ্রহ, ওই অনুগ্রহ জিতিয়ে রাখার জন্য বা জিয়ে রাখার জন্য তুমি কি চাচ্ছ? এরকম হয় মানে একজনকে দিলাম কিছু, ইয়ে দেখি সে কি করে না করে, সাফ হয় কেন? যেমন তোমাকে দিল একটা ধনবান ব্যক্তি 1,00,000 টাকা সহযোগিতা করে আত্মীয়, তো মাঝে মধ্যে এসে দেখে যদি দেহে মাশাআল্লাহ কাজ নিয়মতান্ত্রিক চলছে, ব্যবসা বাণিজ্য তার ভালো চলছে, তো তার মনে শান্তি লাগে, শান্তি লাগে, স্বাভাবিক। কিন্তু খুঁজা দেওয়ার জন্য হলে তো চাইছে দুইটা জিনিস বুঝবেন, আপনি কাউকে কিছু দিলেন টাকা পয়সা, সে টাকা পয়সা পেয়ে মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে স্যার। কিন্তু যদি আপনি তাকে পয়সা দিলেন সে হিরুল খায়, এরকম সিগারেট খায় প্রত্যেক দিন, আগে শোনা আমার ডান হিল আছে, তো এরকম নাম নেবেন না, একটা কথা বলো মনে আগে ডান হিল দামি সিগারেট ছিল, আপনি দিলেন পয়সা সে সিগারেট খায়, আর নয় বোতল খায়, কি অবস্থা? পয়সাটা কোথায় গেল? এই জন্য সদাচার করার আগেও আপনাকে দেখতে হবে, কারণ বর্তমান জামানা ফিতনা ফসাদের জামানা, ঠিক কিনা? যেহেতু ফিতনা ফসাদের জামানা, দেওয়ার আগে দেখতে হবে এই লোকটি কোন ক্ষেত্রে পয়সাটা ব্যয় করবে। যদি নিজে খাওয়া দাওয়ার জন্য পরিধানের জন্য ব্যয় করে, নিজে খায় পেটের খায় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি গরত করতে দেয় গরত করে খরচ করে তো আপনি দিলেন তাকে বলবেন লা, তো মাঝে মধ্যে এরকম পাওয়া যায়। কিন্তু আপনি যদি দেখেন ওকে দিলে ও সিগারেট খাবে, আপনার মদ খাবে, আপনার হেরোইন খাবে, ওকে দিবেন না, ও তো আর জোয়া খেলে, ওর পরিবারের প্রয়োজন, পরিবারকে নিয়ে চাউল মাছ তরকারি ইত্যাদি কিনে কিনে দিবেন, তাদের প্রয়োজনীয় জিনিস দিবেন, কিন্তু সরাসরি ওর কাছে টাকা দিবেন না, হেকমত অবলম্বন করতে হবে, শুধু দিলেই হয় না। তো ফেরেশতা বললেন তাকে তুমি কি ওর উপর কোনো এহসান করেছ যা জিয়ে রাখার জন্য তুমি যাচ্ছ দেখার জন্য? তিনি বললেন লা, আমি এর উদ্দেশ্য না, গায়রা আন্নি আহবাবতুহু ফিল্লাহ, আমি এই উদ্দেশ্যে যাচ্ছি যে আমি তাকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। এটা হলো সত্যকারের সত্যিকারের মুসলিমের পরিচয়, বুঝতে পারছেন? আপনি আসেন সেন্টারে, যদি আসেন দিন শিখার জন্য আলহামদুলিল্লাহ, আর এর সাথে সাথে এখানে যারা যেসব মুসলমান ভাইরা জড়ো হয় আলহামদুলিল্লাহ, সময় বের করে এই অনুষ্ঠানের জন্য আসে, এদের সাথে সাক্ষাৎ করবো, কয়টা ভাইরা? এক এলিম, দ্বিতীয় নম্বর দিনী ভাইদের সাথে সাক্ষাৎ, হয়তো অনেকের আপনি পাবেন না, বাড়িতে বাড়িতে যেতে পারবেন না, একসাথে জড়ো হয় সালাম কালাম আলহামদুলিল্লাহ, কয়েকটা ভাই আল্লাহ। এবারে শুনেন ওই ফেরেশতা এবার বললেন ফা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকা, بأن الله قد أحبك كما أحببته فيه আমি তোমার কাছে আল্লাহ রসুল এসেছি ওই ফেরিস্তা আর কি তো আল্লাহ রসুল চলে এসছে আমি আল্লাহ রসুল এসেছি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দূত ফেরিস্তা এসেছি তোমার কাছে একথা জানিয়ে দেওয়ার জন্য যেভাবে তুমি ওই ব্যক্তিকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসো ওইভাবে আল্লাহ তোমাকে ওইভাবে ভালোবাসো তো যাবেন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ এইরকম জিয়া আল্লাহ বর্তমানে পাওয়া যায় কিনা এখানেই তো আমি দেখছি তো এই সেন্টার দ্বারা কত মানুষ উপকৃত হচ্ছে এত কত বছর কিন্তু আমার জন্য তো সবার কাছে যাওয়া যাবে সম্ভব নয় হয়তো জানলাম ও অসুস্থ মুখী নয় গেলাম রাস্তায় দেখলাম সবসময় মানুষ বুঝে তো সেদিকে খেয়াল রাখা উচিত আচ্ছা যদি সুযোগ না পাও মজুদ দাস দর্শ আসলে তো হয় বুঝি গেল আমার সাথে সাক্ষাৎ হলো আরো এখানে যারা আছেন ছাত্রদের সাথে সবার সাথে সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে এই দর্শ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে আমরা যেন পরস্পর একজন আরেকজনকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি আর পরস্পরের সাক্ষাৎ করবেন আল্লাহর উদ্দেশ্যে আর মানুষ জিয়ারা করবেন যেসব ছেলেরা বা ছাত্ররা আগে আসতো এখন আসছে না শুধু অমুক আর তুমুক না শুধু আমি না আর অমুক না বুঝছেন আমাদের সকলের দায়িত্ব আপনি আসেন ওই ভাইকে দাওয়াত দিবেন দুইটা সব পাবেন একটা জিয়ারা আরেকটা দাওয়াতি কাজের সব ইনশাল্লাহ করবেন তো দেখবেন আশপাশে মনে হয় আপনার গাড়ি নাই সাইকেল নাই মোটর সাইকেল নাই ইত্যাদি একটু বললাম আপনার তো পরস্পরের আশপাশে যারা আছে ওদের সাথে তো আপনি সাক্ষাৎ করতে পারেন এই উদ্দেশ্যে সাক্ষাৎ করবেন আজকে থেকে এই ফজিলত পেলেন তো আল্লাহর উদ্দেশ্যে যাবেন তো সব পেয়ে গেছেন একটা যদি আল্লাহর উদ্দেশ্যে যান আল্লাহর উদ্দেশ্যে তাকে ভালোবাসেন তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে শুনলেন অন্যদিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন